চাইবি কত খনরে মন, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, চাওয়া কি তোর শেষ হবে না, এটা কি তোর মূল ধন ওরে, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, সাধের জীবন হবে রে ফানা, অবশেষে সব হারাবি, ফেলবি চোখের পানি তুই, ফেলবি চোখের পানি তুই, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, মন ধন ওরে, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, গড়িলি রে তুই ভুবন মাঝে, বিরাট রাম মহল, চাহিয়া জমি বেহিসাবি টাকা করি ধন, গড়িলি রে তুই ভুবন মাঝে, বিরাট রাম মহল, জায়গা জমি বেহিসাবি টাকা করি ধন, তবু কি তোর সাথ মেটে না, খুশি বড় চঞ্চল ওরে মন, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, জীবনে প্রতিদিন ভেঙে করিবি কি তখন, কাল হাসরের কঠিন হিসাব দিবি কি তখন, থাকতে সময় পারে দোলার শেষ দিনের সম্বল ওরে মন, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, চাওয়া কি তোর শেষ হবে না, এটা কি তোর মূল ধন ওরে, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, শেষ স্থান শুনবেন ওরে এম ডি মাইনদিন, এই সম্বল থাকবে সাথে তোর, ওরে এম ডি মাইনদিন, এই সম্বল থাকবে সাথে তোর, নেমে না কেউ ছাড়ে তিনি হাত, নিজে আপন কবর, নেমে না কেউ ছাড়ে তিনি হাত, নিজে আপন কবর, মনকে বোঝা মন রে তুই, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন, চাওয়া কি তোর শেষ হবে না, এটা কি তোর মূল ধন ওরে, চাইবি কত খন ওরে মন, চাইবি কত খন ওরে মন, চাইবি কত www.anibas.in